تو رب العالمین کی بیان ہو چکی ہے، یہ جیلا رب کی کا کوشچن تھا، اس میں ایک بات اور ہے، وہ یہ ہے کہ رب العالمین یہ صفت اپنے ہوا اللہ کا الحمدللہ رب العالمین، تمام تعریفیں مخصوص ہے اللہ تعالیٰ کی، کیوں تمام عالم کو تربیت دینے والے ہیں، پالنے والے ہیں۔ رب کا بہت معنی ہے، جیسا کہ سرشتی کرتا، اسی طرح لالن پالن کرنے والا، رزق دینے والا، تمام مصیبت سے بچانے والا، رب کا معنی بہت ہی، رب العالمین تمام عالم کو پیدا کرنے والا اور اس کو تربیت دینے والا، حد کمال تک پہنچانے والا بتدریس، مگر یہ صفت ہے اللہ کی، صفت ہے الحمد مبتدا رب موصوف اللہ موصوف، رب العالمین صفت اول، الرحمن صفت ثانی، الرحیم صفت ثالث، اور مالک یوم الدین صفت رابع ہیں، وہ سب اللہ کا پھر صفت۔ اخن پتہ ہو رحمان اور رحیم تو ٹھیک ہے، الرحمن الرحیم موصوف صفتر مدد تنقید اور تعریف مدد تطابق ضروری، رحمان رحیم مدد تطابق آسے، اللہ عالم ہونے کی وجہ سے معرفہ ہے، رحمان اور رحیم ہر کام کے ذریعہ معرفہ ہوتی، رب العالمین تو نا کرا ہے، کہتے کیوں نا کرا، یہ تو اضافت کے ذریعہ معرفہ ہو گیا، لفظ جیسا کہ الف لام سے معرفہ ہوتا ہے، اسی طرح اضافت سے بھی معرفہ ہوتا ہے، کہتے پائکاری کتھا بول رہا ہوگی نا، سمست اضافت معرفہ فائدہ دے نا، اضافت معنوی کا معرفہ فائدہ دے، اضافت لفظی معرفہ فائدہ دے نا، کہتے اخنے اضافت ہوئی کہ معرفہ ہوئے گا سیمن نا، برنچ یہ اضافت لفظی ہے، اضافت لوگ جی مارے پر فائدہ دینا تاخیر فائدہ دے، تاخیر ارتھات تعمیر تانبین تھکے تانبین تھکے نا، تانبین ہوتا سکی تانبین نہ ہوتا تکی، کدے ایکنے تانبین رب گن چل رب گنے تھے رب دین عالمین رب العالمین صفت ہر کارن رب العالمین بلا ہوئی چل رب العالمین چل بات تعمیر بھی رب ہوتے پہ رب العالمین رب العالمین رب العالمین ہوا رب العالمین آنی رب العالمین یا تو للہ ہی رب العالمین، بار ہر بات کتا ہوتی چل یہ رب العالمین ایسا پتے تیرا مار پا ہوئی سمست اضافت دارا معرفہ حاصل ہے نا، اضافت معنوی جیتا ہے سیٹا دارا معرفہ ہے، اضافت لفظی دارا معرفہ حاصل ہے نا، یہ اضافت لفظی کن نا سیگائے سیپت رب کے سمبند کت پرشدین بیان ہوئے یہ رکم مالدار ہوتے پہ یہ رکم اور سیپت سیگت ہوا نات نتگا ہوا نات تاکہ نات سے مراد ہے صفت کا سیگا، صفت کا سیگا سیگائے صفت جکن تر معمول دیکھے اضافت ہے تخن سیٹا اضافت لفظی ہے، اور سیگائے صفت جکن غیر معمول دیکھے اضافت ہے تخن سیٹا اضافت معنوی ہویا معرفت فائدہ دے، اور جکن سیگائے سیفت تر معمول دیکھے اضافت ہے تخن تر تاکیب آسے کچھ معرفت فائدہ دے نا، اسکلٹا یہ রাব্বিল আলামিনের মধ্যে আলামিনকে রাব্বুনের মামুর করার দেওয়া হয়েছে। তাতে রাব্বিল আলামিন তমাম আলমকে পালনেওয়ালা হয়, তাতে রাব্বিনের ফায়ল তো শিখায় শিখত আর ফায়ল তো আল্লাহ আলামিন মফুল হয়। লেয়াদা তার মামুর মামুর সিমরা ফায়ল এবং মকুলের দিকে এজফত হয়েছে। কাজে যখন নাকি রব শিগায় শিকত তার মামুরের দিকে এজফত হয়েছে, তখন তো সে এজাফতের লব্জি হইয়া না কেরার ফায়দা দিছে। কাজেই মৌসুফ শিকতের মধ্যে তাতাবুক পাওয়া গেল না। আল্লাহ মৌসুফ আলম হয়, মারেফা হয়, রব্বিল আলামিন কাতে হ্যাঁ یہ اضافت لبزی ہونے کی وجہ سے یہ ناپیرا ہی رہا گیا۔ تو اس کا جواب دیتے ہیں رب ال کو جب سیگہ صفت مان لیا اور سیگہ صفت مشتاق ہوتا ہے لازم سے، اور لازم مقل کو نہیں چاہتا، لازم ہے جنب مقل نہیں۔ کدی گزر گلو جے ربی نے معمول نہ عالمی، ربی نے کی نا معمول نہ عالمی، কাজে তার মামুলের দিকে এজাবত হয় নাই। মামুলের দিকে এজাবত হইলে তো এজাবতের লব্ধি হইত, কাজে গায়ের মামুলের দিকে ফিরছে এজাবত হইয়া এজাবতের মানুষ হইয়া মারে পড়িয়া গেছে। তাই হোক, আর আলামিন রব ছিল মুজাব আর আলামিনের মুজাব ইলাই। এখন মুজাবের পরে মুজাব ইলাই সম্বন্ধে বয়ান করতেছেন। মুজাফের বয়ান তো তিন চার লাইন করলেন, এখন মুজাফিলের তাফসীর করতেছে। আলামিন ইয়া আলাম কি জমা হয়, আলাম আলেম না ওয়াল আলামিন না, আলামিন আলাম কাতে হি ইয়ে ইসমে আলা কা সিগা হয় আলাম আলুম। জেস তারা মিট আলুন মিট আলুন পুরা নিবাদ হয় এলমো শিগা, আর এই কী কয় এলমো সরফ মিজান অগাইরামের পদসূত্র হল এসমে আলা কা ওজন হয় মিট আলুন মিট আলুন। এসি তারা বাজু নে পালুন তো মি এসমে আলা কা শিগা কারার দিয়া ওজন কারার দিয়া গিয়া লেহাজা ইয়ে সিগা হয় ইসমে আলা কা। আলা সে কিয়া হতা হয় দোসা কাম বনতা হয় বেত হলে আলা পিটানের জন্য, বেতের দ্বারা পিটানো কাজ সম্পাদিত হইয়া থাকে। আলাম এ ইসমে আলা কা সিগা হয় ইসমুন লিমায়ুলামু বিহি, কাতে আলাম নাম হয় ওয়াস্তে বিশিষ্টে জেসকে জরিয়া দুসরে কো মালুম কিয়া যায়। ইউলামু বিহি ইসমুন লিমা ইউলামু বিহি, আলাম বলা হয় ওই জিনিসকে যার দ্বারা অপর একটা জিনিস জানা যায়। কাল খাতাম ওজন দেখাইতেছে, আলামের ওজনে খাতাম অকারাত কাতে খাতাম আলায়ে খতম, আলায়ে খতম খাতাম সিমরা দেখিনি আঙ্গুঠি না বরঞ্চ মহর মহর সিল মহর সিল মহর তাতে খাতাম তাতে মা ইউক্তামু বিহি দেশকে জড়িয়া খতম কিয়া দেখা হয়। সব কিছু মজমুন লেখার পরে তারপরে সিল মহর লাগানো হয়। এইরকমভাবে চিঠি খামের মধ্যে ঢোকানোর পরে আর কোনো কাজ থাকে না, এই মহর লাগাই দিল, মহর বলায় শিল মহর খাতাম বলা হয়। তার দ্বারা অপরে থাকা সরা হইল, অর্থাৎ এই চিঠি আর খোলা যাবে না, মুরসালিলেই প্রশ্নে সে পড়েলে খতম হো গিয়া। আর তারা লিমা ইউপাল্লাবু বিহি জেসকে জড়িয়া পাল্টায়া যাতা হয়, একটা জিনিসকে আর একটা জিনিস বানানো হয় উসকো কালাব কাতে হি। আলাবের তর্জমা তোমরা খুব সহজ ভাষায় গাইসকে মনে করো, ফ্রেম ফ্রেম এবং গাইস গাইস বলবো কারা যারা ইসলাম বা আসা যাওয়া করে ইসলাম ভাগের কোনো ছেলে আছে, এটা আমাদের কাছে দুনিয়ার সত্য সব জায়গা নিয়ে আলাপ আছে। কত বলে পাউডার, পাউডার মানে মুখ এলাকায় না, পাউডার না, ওদের এস্তেলা কাজে খুশি খুশি করে পরে তিন কাটে, তারপর বলে মেশিন দেওয়া লম্বা করে সুতার মতন বানায়, উড়ে আবার মেশিন দেওয়া ছোটো ছোটো করে কাটে। তো এই কাটা দানাগুলির নাম রাখছে তারা পাউডার। এই পাউডার তুমি এক জায়গার মধ্যে দিলা, ডাইসের মধ্যে যাইয়া সেগুলা স্যান্ডেল হইল, জুতা হইল, ফিতা হইল, এই হইল আলা। এগুলো হইলো কি আলা, মায়ু পাল্লাগু বিহি, যার দ্বারা এক জিনিসকে পাল্টাইয়া আরেক জিনিস বানানো হয়, উসকো আলা কাতে। বাড়ি এসব ইস্তেমাল দেখলাইয়া এখন হল আলাম ইসমু লিমা ইউলাম বিহি কাল খাতাম অল কালা বুল্লি বা ফিমা ইউলাম বিহি সানে, যে কোনো জিনিস যার দ্বারা অপর জিনিসকে জানা যায় তার নাম আলাম। কিন্তু খালা বাতান ইয়া আলাম ইস্তেমাল হলে লাগে উন সিজু মে জি চিজুকে জরিয়া সানে ইয়ানে আল্লাহ তালা বাগি তালা কু পৌঁছানা যাতা হয়, তাতে যে সমস্ত জিনিসের দ্বারা আল্লাহ তালাকে চিনা যাবে সেই সমস্ত জিনিসগুলিকে আলাম বলা হবে, তাকে রব বলা হবে না, সেটা আল্লাহ তালা না, বরঞ্চ আল্লাহ তালাকে চিনার জন্য যে সমস্ত জিনিসগুলি আছে, আজ নাস জিন্স এই যে শব্দটা আসলো এখন প্রথম শুনলাম, পরে গিয়ে আরো এটা ব্যাপক কথা আলোচনা হবে। জিন্সের দ্বারা যেরকম আলমে জিন্স, আলমে ইনসান, আলমে জিন, আলমে ফেরেশতা, আলমে ইনসান, আলমে পাহাড়, আলমে দরিয়া, এগুলার দ্বারা আল্লাহ তাআলাকে চিনা যায়। সুম্মা গুল্লিবা ফের গালাবাতান মুস্তামাল মনে লাগা উন চিজু মে জিসকে জরিয়া সানে কো পৌঁছানা যাতা হয়, সানে মানে তৈয়ার করনে ওয়ালা, আজ নাসকে বানানে ওয়ালা। কেননা এই কিতাবটা দেখা তুমি নিশ্চয় বুঝবা যে এই কিতাবটা লেখনেওয়ালা একজন আছে, পাহাড় দেখা তুমি অবশ্যই বুঝবা যে পাহাড় সৃষ্টি করনেওয়ালা একজন আছে, মানুষ দেখা তুমি চিনতে পারবে এগুলো সব আলম, এগুলো সব কি আলম, এই আলমের দ্বারা এই আলমের সৃষ্টিকর্তাকে কি করা যায় চিনা যায়। তাহলে আলমের অর্থ কি হল, তাতে ইউলামুবিহি সানেয়া, আলম কোন হয় তাতে অপাকুল্লুমা সাওয়াবু, তাতে আল্লাহ তাআলাকে আলাওয়া বাকি সবকে সব আলাম হে, আল্লাহ তাআলা ব্যতীত আর দুনিয়ার মধ্যে ছোট বড় যত কিছু আছে সব কিছুর আলাম। কেননা এই সমস্ত আজ নাসের মাধ্যমে তাই না আল্লাহ তাআলাকে চিনা যায়। মা সাওয়াবু, মা সাওয়া কি মিনাল জাওয়াহিরে ওয়াল আরাজ, মিনাল জাওয়াহিরে ওয়াল আরাজ, জাওয়াহির ये कायम भी जात है और आरज कायम भी गायब को कहते हैं, कायम भी गायब को क्या कहते हैं आरज कहते हैं, और कायम भी जात को जवाहिर कहते हैं। कायम भी जात क्या है, इंसान है, इस मसलन अनेक दिन जवाहिर, जवाहिर इंसान है, उनके अंदर आवारिज क्या है, हरारत है, बरादत है, बुखार অগায়রা, এ সব আরাজ হয়, লেকিন এই হারারতের জন্য জাওয়াহিরের দরকার, তাদের আরাজ যে কাইমিল গায়ের হয়, গায়েরকে সাথ ইসকা তাল্লুক হুতা হয়, খুদ বখুদ ও কায়েব নেই হো সকতা, জাওয়াহির যে বীজ আছে খুদ কায়েব হো সকতে হি, উসকে কায়েব হোনে কে লিয়ে দুসরে কে মোহতাজ নেই। জেসা কে এক কাপড়া হয় ও কাপড়া তো যাওয়া হে আই জাত হয়, লেকিন উসকে আন্দর সিয়াহি সুফাইদি ইয়ে কে হয় আরাজ হয়, ইয়ে কাপড়ে কে সাথ লাহেক হুয়া কায়েম হুয়া টাইম বিল গায়ের হয়, টাইম বিল গায়ের হয়, দেওয়ালটা যা আরাজ, কিন্তু তার মধ্যে যে রং এগুলোকে আরাজ, এগুলোকে আরাজ। এখন বলতেছে যে জাওয়াহে এবং আরাজের দ্বারা কেমনি আল্লাহকে চিনা যায়, সানে তো কেসে মালুম কিয়া যাতা হয় আলাম কে জরিয়া, আলাম তো ও চিজ হয় জিসকে জরিয়া দূসরে কো মালুম কিয়া যাতে হি, আর আলাম কে জরিয়া সানে ওল আলম আলাম কো কেসে পৌঁছানা যাতে হি, কাজে পাইনা হা হা কা মানা জাওয়াহে ওর আরাজ, যে এমকানি হা হার মার্জা জাওয়াহে ওর আরাজ, যত আছে মুমকিন রুজু হয় আসর করনে ওয়ালে কি তরফ, বানানে ওয়ালে কি তরফ, জিসকা জাত ওয়াজিব রুজুদ হি, তাদুল্লু আলা রুজুদ হি, তার এই মুমকিন হওয়াটা মানে মুমকিন কি যেটা আগে ছিল না পরও থাকবে না, এইটুল এমকান, এবং সে সর্ব অবস্থায় প্রতিটা পদে পদে সে অন্যের মোহতাজ হয়ে থাকে, কাজে আগে ছিল না এখন সে আছে, এই আদমের থেকে নিস্তের থেকে হাস্তের মধ্যে কে আনলো, কার মোহতাজ, কে তাকে উজুদের মধ্যে আনছে, কাজেই তার মজুদ হওয়ার মধ্যে সে মোহতাজ হয় কিসকি ওয়াজিবুল উজুদটা, লেহাজা তার উজুদের মধ্যে আসাতেই দালালত করতেছে কিসের উপরে, ওয়াজিবুল উজুদের উজুদের উপরে, আল্লাহ তাআলার উজুদের উপরে, সানের উজুদের উপরে দালালত করতেছে, জাওয়াহির আরাজের পয়দা হওয়াটাই, কে তাকে পয়দা করছে, তাই না আর জাওয়াহির আরাজ বসব ও মুমকিন হুনে আর ও মুহতাজ হুনে এসে মুয়াসসির কি তরফ, পয়দা করনে ওয়ালে কি তরফ, জিসকা জু ওয়াজিবুল উজুদ হে, আর উনকা মুমকিন হুনা اور ان کا محتاج ہونا ہی دلالت کرتا ہے سانے کے وجود پر، کنا کونو جنس کو بہت ہے نا سب جنس مجھے پائلٹ درکار تم ہی کے منع اصلا تمہار کا سیلا نا تمہار کے وجود میں دیکھیں نو کا جا تو سیلو نا کاتا سیلو نو کا کے منع تیر مستری سالا ہے نا جاکن نا کی دنیا کونو جنس ہے نا پائل سالا মকুল হইতে পারে না, তাহলে দুনিয়ার এত বড় বড় জিনিস এমনি হয়ে গেল, নিশ্চয়ই তার কি আছে সামনে আছে, এইভাবে আলাম দালালত করতেছে, আলাম সে মুরাদ আরার এবং জাওয়াহে, কাতে ইন্নামা জামাহু লিয়াস্তা মিলা মা তাহা তাহু মিলা আজ নাসিল মুক্তাবা পাকে, এই এবারতটা বোঝার জন্য এটা একটা সুয়াল মুকাদ্দারের জব, সুয়াল বোঝার জন্য একটা জিনিস বুঝতে হবে, তারপরে সুয়াল বুঝতে হবে, তারপরে তার জব যে কাজী ভাই যাবে এখানে এবারতের মাধ্যমে দিয়েছেন সেটা বুঝতে হবে। আলাম সম্বন্ধে একতলা ওলামাদের মধ্যে আলাম একদল বলতেছে আলাম ইয়ে তাম জাওয়াহির ওর আরাজ কা মুজমুয়া হয়, কাতে আলাম ইয়ে তাম জাওয়াহির اور آراز کے مجموعہ کو آلام کرتے ہیں، یہ رقم تمہیں دیکھو দুনিয়াটাকে তুমি কি বলো আলাম বলো, আলমে মুশাহাদা আর আলমে গায়বা, আলমে গায়বা আখেরাত, আলমে মুশাহাদা দুনিয়া। তাহলে এখন দুনিয়া বলতে কি বুঝায়? আসমান, জমি, চাঁদ, সুরজ, পাহাড়, পর্বত, নদী, নালা, মানব দানব সব মিলল কি আলম। আবার ইনসান একটা জিনিস, গাছপালাগুলি একটা জিনিস, পানি একটা জিনিস, সমস্ত আজনাসের মজমুয়া হইল কি আলম। সমস্ত আজনাসের মজমুয়া হইল কি আলম। এই কথা একদলে বলে, আর একদল বলেন আলম পদ্রে মুস্তারা খায়, আলম পদ্রে মুস্তারা খায়। ওলামাকে দরমিয়ান আলম কি হাকিকত মে কাহো ইয়া তারিখ মে কাহো একতলাফ হয়। মাঝ হজরত কাহতে হ্যাঁ তমাম আজনাস কা মজমুয়া কিয়া হয় আলম হয়। যেমন জিনসে ইনসান, জিনসে হায়ানাত, জিনসে নবাতাত, এগুলার সব মিলে হইল কি আলম। আয়াত দল বলতেছেন যে আলম কদরে মুস্তারা, আলম কিয়া হয় কদরে মুস্তারা। তার অর্থ আলম বললে ইনসান তো বুঝেই, ইনসান একটা আলম, হায়ানাতগুলি কি একটা আলম, নাবাতাতগুলি কি একটা আলম, কদরে মুস্তারাক মানে আলম এইটার উপরও ছাদে কাজটাছে, এইটার উপরও ছাদে কাজটাছে, এইটার উপরও ছাদে কাজটাছে। তাহলে আলম কদরে মুস্তারাক এই কথাটাকে বুঝে নিতে হবে, তা নাহলে একসাল বুঝবো না, যাও বুঝবো না। আলম মজমুয়ায় আজনাসকে বলে অথবা কদরে মুস্তাককে মুস্তারাককে কি বলে আলম বলে। মজমুয়ায় আজনাস দুনিয়াতে যত কিছু আছে, কতবারই কথাটা বলতেছি, যত কিছু আছে সব কিছু মিলে হলো কি আলম। আর কদরে মুস্তারাকগুলো কি এক একটা জিনিস এক একটা কি আলম, অর্থাৎ আলম এইটার মধ্যে মুস্তারাক, আলম এইটার মধ্যে মুস্তারাক, আলম এইটার মধ্যে মুস্তারাক, এই হলো কি কদরে মুস্তারাক। মজমুয়ায় আলম যদি হয় যারা আগে বলছে, তাহলে জমা আসা আসবে না, তার কি আসবে না, জমা আসা উচিত না। সব তো আইসা গেছে, আবার কোনটা রয়েছে, সব আইসা গেছে না। মজমুয়ায় আজনাসের নাম যদি আলম হয় তাহলে জমা আবার কিসের জন্য, জমা হইতে গেলে তাহলে বুঝাতে গেল আরো মজমুয়ায় আজনাস আছে, আরো মজমুয়ায় আজনাস আছে, আরো মজমুয়ায় আজনাস আছে, জমা হইতে গেলে এটাই দিব না। অথচ সমস্ত মজমুয়ায় আজনাস হইল কি আলম, তাহলে তার জমা আনবো কে, অথচ তার জমা আসে, তার কি আসে জমা আসে। যেমন আলামের বহুবচন কি আলামি, আলামুন, আলামুনের থেকে তো আলামী হারতে নস্কিজের কারণে আলামী হয়েছে, তাহলে তো জমা আসে দেখা যায়। কিন্তু যদি তুমি মজমুয়ায় আজনাসকে আলম বলো তাহলে তো তার জমা আসা উচিত না, কেন এই ধরনের তো আর নাই, জমা হইলে তো এরকম আরো তুই। তাহলে মজমুয়ায় আজনাস, মজমুয়ায় আজনাস কি যার মধ্যে ইনসান আছে, হারান আছে, নাবাতাত আছে, সব কিছু এসে গেছে, তার বাকি রয়েছে কি যে সেটাকে যে আবার আলম বলবা, তাকে তো আলম মুফরাদই থাকবো, তার বিরুদ্ধে সমস্ত আজনাস এসে গেছে। তাহলে কদরে মুস্তারে বলা ভালো, কদরে মুস্তারে বলা ভালো, এটি সঠিক। কেন তাহলে একটা আলম, আরো আলম আছে, আরো আলম আছে, ইনসান এক আলম, হায়ানাত আর এক আলম, নাবাতাত আর এক আলম, এরকম মালাইকা একটা আলম, জিন্নাত আর একটা কি আলম, তাহলে এর উপর আলম সাবেত আছে। এখন একটা তো আলম না, আরো তো আলম আছে, তাদের জমা লওয়া চাই, তাদের কি লওয়া চাই, জমা লওয়া চাই। তারেক যদি মুরাদ নাও আলমের দ্বারা, তাহলে তার জমা আসতে পারে। তারপরে কি, তাহলে তার জমা আসতে পারে, কারণ তখন তো অনেক আলম বাকি রয়ে গেছে, সেগুলি কি করবে, হ্যাঁ সামিল করবে, সেগুলিকে সামিল করবে। আর যদি মুজমুয়া আলম হলো তখন তার জমা আসা উচিত না, কেন তার আর কি নেই আপনার নেই, তার অনেক আপনার তো সেগুলিকে সামিল করার জন্য ইয়া হবে, আলম হবে। আচ্ছা এখন আজকাল দেখো, যখন কদরে আলম বলতে কদরে মুস্তারাককে বলা হবে, তখন জমা নেওয়ার তো কোনো দরকার নেই, কেননা কদরে মুস্তারাক যখন ইনসান হইল তখন ইনসানের উপরে আবার আলিফ লামাইছে, আলম মানে কি আল আলামিন না, তার মানে আলিফ লামাইছেন এস্তেক রাখলে সমস্ত আপনাকে কি করছে সামেল করছে। তাহলে মুফরাদ যদি ল হয় তাহলে আলমে মুস্তারাক আইসা গেল, এ আলম আইসা গেল, এ কেন আলম তো সবটার উপরে সাথে কাঁদবে, ইনসানের উপর সাথে কাঁদছিল, হায়রাতের উপর সাথে কাঁদছিল, আর আলিফ লাম আসার কারণে ইনসানের সমস্ত আপরাধ এসে গেল, হায়নাতের সমস্ত আপরাধ এসে গেল। কাজে কদরে মুস্তারাক যদি ল হয় তখন জমা লওয়া দরকার নেই, কেননা তখনও কদরে মুস্তারাক মানে সমস্ত আলম এসে যাবে, আর সমস্ত আজনাস এসে যাবে, আর সমস্ত আজনাসের যত আপরাধ আছে সেগুলিও এসে যাবে। আর এখানে মাকসাদ এইটি, সমস্ত আজনাসের সমস্ত আপরাধের উপরে আল্লাহ পাকের রুবুবিয়তকে কি করা, সাবেত করা, জ্ঞান বাড়াইতে হইবে আস্তে আস্তে। রাব্বাল আলামিন, রাব্বিল আলামিনের অর্থ কি, আলমের যত আজনাস আছে আর সেই সমস্ত আজনাসের যত আপরাধ আছে সবাই রবকে আল্লাহ পাক, এটি সাবেত করার মাকসাদ। কারণ সেটা তো মাকসাদ তো হাসিল হয়ে যেত মুফরাদ আনলো, আগে তো কি জমা আসেই উচিত না, এই জন্য কদরে মুস্তারাক মুরাদ নেওয়া হয়েছে। কদরে মুস্তারাক নেওয়ার কারণে সব আজনাস আলাল এন ফেরাত প্রত্যেকটার উপরে কি আছে, সাথে কাটতেছে, কারণ এইটা আলম, এইটা আলম, এইটা আলম, এইটা আলম, কাজেই কদরে মুস্তারাক নিলে সমস্ত আলম আইসা দিতেছে, আর আলিফ লাম আসার কারণে সমস্ত আজনাসের ভিতরে যত আপরাধ আছে সেগুলো এসে দিতেছে। তাহলে তো মুফরাদের উপরে আলিফ লাম আনলে হয়ে যেত, তারপরে জমা কেন আনলো, ঠিক আছে তোমার কথা একটু মাইন্না নিয়ে, এখানে অন্য জায়গায় একটু মাইন্ড নিয়ে নাই, এখানে মাইন্না নিয়ে বলে যে তোমার কথা ঠিক আছে, কিন্তু তারপরও একটু খেলাপে মকসুদের ওহাম থেকে যায়, খেলাপে মকসুদের ওহাম থেকে যায়, খেলাপে মকসুদের ওহাম থেকে যায়। মকসুদ কি, তামাম আজনাসের তামাম আপরাধের উপরে আল্লাহ পাকের রুবুবিয়ত সাবেত করা, এটাই আসল মাকসাদ। যদি মুফরাদান তো তাহলে এহতেমাল ছিল যে একটা জিনিসের সমস্ত আপরাধের উপর আল্লাহ পাকের কি রুবুবিয়ত, এটার তো এহতেমাল আছে, কারণ যখন আলাল এন ফেরাত প্রত্যেকটা জিনিসের উপরে আলম সাদেক আসবে, এমনিভাবে একটা জিনিসের উপর আলম কি আসবে, সাবেত আসবে। এই যে এতটুকু সন্দেহ থাকা যায় যে হইতে পারে আল্লাহ পাক কি একটা জিনিসের সমস্ত আপরাধের উপরে আল্লাহ পাকের রুবুবিয়ত, এটার তো এখন এখানে আকরটা লাগবে, এখানে কি লাগবে, আকরটা লাগবে। যদিও আলম বলতে আলাল এমপেরার সমস্ত আজনাসকে বুঝাইবে, সাথে সাথে এইটাও বুঝাবে যে একটা জিনিসকে কি বলা হয়েছে, আলম বলা হয়েছে, এখানেই ব্রেনটা লাগবে। যেরকম আলাল এনফেরাত প্রত্যেকটার উপরে সাথে কাটবে, এইরকম ভাবে একটার উপরে তো সাথে কাটবে, তাহলে কোনো বোঝা ফাঁস মনে করতে পারে মুফরাদ আনলে যে এখানে একটা আলমের সমস্ত আপরাধের উপরে আল্লাহ পাকে কি রুবুবিয়ত সাবে, দু মকসুদটা খেলা পায়, একে হয় মকসুদটা খেলা পায়, হ্যাঁ জমা আনলে আর এই ওহাম হবে না, জমা আনলে কি হবে না, আর এই ওহাম হবে না, এই জন্য বলতেছে ওয়াইনামা জামাউকুম। যেন এই আলমটা কি হয় মুস্তামাল হয়, এই জন্য কেনা হয়েছে জমানা হয়েছে, শুধু একটা আলমের উপরে যেন মুস্তামাল না হয়, বরং সমস্ত আজনাসের উপরে যেন কি হয় আলম সাদেক আসে, তখনই মকসুদা কি থাকবে পুরা হবে, অন্যথায় মকসুদ পুরা হওয়ার মধ্যে একটু ওহাম হয়ে যাবে, একটু গায়ের এহতেমালও হয়ে যাবে, এই জন্য বলতেছে ওয়াইনামা জামাহু, যে জিনিস আলমকে জমা লিয়া তাকে মুস্তামাল হো যায় ও আলম হয় না উসকে তাহাত মে জেতনে আজনাসে মুখতালাবা হ্যাঁ ও সব।